তোমাকে বলার ছিল যত আমি গান গাই, যত গান গেয়ে যাই, সব গানে সব সুরে তোমাকে বলার ছিল ভালোবাসি। ছিল ভালোবাসি।